السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن مع العسر يسرا وإن مع العسر يسرا আমিরে জামাতের সমস্ত মামলা থেকে অব্যাহত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এজন্য শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের পরবর্তী সময়ে সংক্ষিপ্ত পরিসরে সাবগ্রাম মাদ্রাসায় আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান হচ্ছে। সে অনুষ্ঠানে আজকে আমরা মোহতারাম আমিরে জামাতকেও সাথে নিয়ে প্রোগ্রামে দুইটি কথা বলতে পারছি, এটার অনুভূতি অন্যরকম। আরো দীর্ঘ আট বছর আট মাসের প্রায় নয় মাসের যে সমস্ত সাথী ভাইয়েরা অত্যন্ত দুঃখে কষ্টে এবং নির্যাতন নিপীড়ন সহ্য করে আজ পর্যন্ত এসেছেন, তারাও অনেকে আজকে উপস্থিত। শুকরিয়া আদায়ের ভাষা আমাদের নেই, তবে চূড়ান্ত কথা এটাই যে মিথ্যার পতন চিরদিন হবেই, এটা যেমন সত্য তেমনি সত্যের জয় অবশেষে হবেই, এটাই তেমন চিরন্তন। সত্যের জয় হবেই, একদিন হবে, এটা চিরন্তন, তার বাস্তবতা আমরা আজকে দেখেছি আলহামদুলিল্লাহ। তবে অনেকদিন পরে হলেও পেয়েছি, তবে এটা মনে করার কোনো বিষয় নাই, হয়তোবা আজকেই সবকিছু শেষ হয়ে গেল আর পরে বিপদ আসবে না, এমনটা নয়। মনে করতে হবে ধৈর্যের শেষ সীমা হল মৃত্যু, আমাকে পথ আঁকড়ে ধরে থাকতেই হবে, বিকল্প কোনো পথ নেই। তবে আল্লাহ রাব্বুল আলমিনের বাণীও চিরন্তন, ইন্নামা আল উসরে ইউসর, আবার বলছেন ওয়া ইন্নামা আল উসরে ইউসর, নিশ্চয় কষ্টের সাথে সহজ একটা সময় আসবে, থাকেই, অবশ্যই থাকবে। সুতরাং কষ্ট যখন পাব অপেক্ষায় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর পিছনে একটি আনন্দের সময় দিবেন, যা আজকে পাচ্ছি। তবে অনেক নতুন সাথী ভাই আজকে উপস্থিত, তাদের আনন্দ আর যারা 2005 সালের 22 ফেব্রুয়ারি অর্ধরাত্রির পর থেকে নিয়ে আজ পর্যন্ত এখানে উপস্থিত, তাদের অনুভূতি নিঃসন্দেহে অন্যরকম, একরকম কখনোই নয়, ভাবারও কোনো সুযোগ নেই। তাই মনে করতে হবে যে এই আহলে হাদিস আন্দোলনের শেষ ঠিকানা হল মৃত্যু, তার আগে নয়। রোদে পুড়তে হবে, পানিতে ভিজতে হবে, মানুষের অত্যাচার নির্যাতন কুচ্ছা গালি নিন্দা পরনিন্দা, সরকারের নির্যাতন প্রশাসনের নির্যাতন গোয়েন্দার বিরক্তি সর্বশেষ জেল, এমনকি ফাঁসির কাস্তেও ঝুলতে হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, পালানোর কোনোই সুযোগ নাই। আমাকে একটি হাদিস চূড়ান্তভাবে মনে রাখতে হবে সারাক্ষণ, ইন্নামাল আমাল বিল খাওয়াতিন, আমুলের শেষটা হতে হবে, শেষটাই হতে হবে চূড়ান্ত আমল। অতএব আনন্দের কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে বিশেষভাবে যে আল্লাহ আমাদের এই দীর্ঘদিনের মিথ্যা এবং অত্যন্ত নোংরা একটা বিষয় ঘাড়ে দীর্ঘদিন টানার পরেও তিনি আমাদের এখান থেকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যে সময় অনেক সাথী ভাইকে পাওয়া যায়নি, তার জ্বলন্ত সাক্ষী বললেন শামসুল আলম স্যার, আরো জ্বলন্ত সাক্ষী সর্বসেক্টরের সাক্ষী এবং সাথী হলেন ডক্টর সাকাওয়াত হোসাইন। বিশেষ করে আজকে বগুড়া জেলার উপরে দীর্ঘ দিনের যে একটা পেরেশানি ছিল, যদিও আমিরে জামাতের ভবিষ্যতে বেশি বেশি না পাওয়ার যে অনুভূতি, এটা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম সাহেব দুঃখের মতোই কথা বলেছেন, আর পাবেন না। তবে তারা এই পেরেশানটা, এই কষ্টটা দীর্ঘদিন থেকে টেনে নিয়ে আসছেন। আল্লাহ রব্বুল আলমের কাছে খালেজ ভাবে দোয়া করছি, আল্লাহ দুনিয়াবি তাদের পাওয়ার কিছুই নাই, তুমি তাদের এই বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করো, কিছু বলার দরকার নাই, এটাই চাই। যার কথাই বলতে যাব তারই বলার শেষ নাই। তবে আল্লাহ রব্বুল আলমিন হকের এই পথটি উন্মুক্ত করে দিয়েছেন যে মানুষটার মাধ্যমে তিনি আজকে আমাদের সামনে বসা, ও তার মাবির জামাত, তার অবদান, তার কাজ, তার শ্রেষ্ঠত্ব আর কোন কর্মী আর কোন নেতা কোনদিন বর্ণনা করে শেষও করতে পারবে না, তার ঊর্ধ্বে উঠতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। তার ব্যাপারে বলার আমাদের কিছুই নেই। আমি সব জায়গায় একটি কথা বলি, বাংলাদেশে আর কেউ না হোক, আমি একাই চূড়ান্তভাবে সব জায়গায় সাক্ষী দিতে প্রস্তুত, একটি বাক্য বাংলার মানুষের কাছে, শুধু নয় বাংলার মানুষের কাছে না, বাংলা ভাষী পৃথিবীর প্রায় মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। আসুন পবিত্র কোরআন এবং ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, এই একটি কথার বরকতের কারণে আমিরে জামাতের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। এটা আল্লাহর কাছে ইনশাল্লাহ বারবার বলতে পারি আমি, কারণ একটি কথার জন্যই আল্লাহ বহু মানুষকে পথ দেখিয়েছেন। মাওলানা বদিউজ্জামান আমার উস্তাদ, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, তিনি মারা গেছেন। যখন ফতোয়া বোর্ডে উপস্থিত থাকতাম, প্রত্যেক ফতোয়া বোর্ডে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাক্ষী, তিনি হাও মাও করে কেঁদে উঠতেন যে আজকে আমিরে জামাত উপস্থিত থাকলে হয়তো এই ফতোয়াটার থেকে যেত না, আমরা পার হয়ে যেতাম। বলতেন, আল্লাহ তুমি কবে আমিরে জামাতকে হাজির করবে? দোয়া করার মানুষ তিনি পেয়েছেন। আমি বলেছি সব রকম অনুভূতি এক নয়। 2008 সালের 28 আগস্ট 5:31 যখন আমিরে জামাতকে গাড়িতে তুলে বগুড়া জেলখানা থেকে বের করে নিয়ে যাচ্ছিলাম, তখনকার অনুভূতি আজকের অনুভূতি এক নয়। যখন গ্রেফতার হয়ে দীর্ঘ 3 বছর 6 মাস 6 দিন কারাগারে উপস্থিত ছিলেন, সেই দিনের অনুভূতি আজকের অনুভূতি, যেদিন মুক্তি পেয়েছিলেন সেদিনের অনুভূতি একরকম নয়। বদিউজ্জামান উস্তাদি বারবার বলতেন, একটা সময় গেছে নওদাপাড়া মার্কাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে। আজকে হাদিস ফাউন্ডেশনের রায়ের বিষয়টাও চলে এসেছে, কেন যেন একই দিনে এই সুসংবাদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। 2002 সালের 28 ডিসেম্বর তারিখে হাদিস ফাউন্ডেশনে ঘটে যায় আর এক রকম এক ঘটনা। এই দীর্ঘ প্রতীক্ষার পরে, প্রতীক্ষা শেষ হয় না, হতে হতে হতে অনেকেই ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আন্দোলন থেকে পালিয়ে চলে গেছে, তবে তাদের আজকে তৃপ্তি নেই। কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত যারা চাক্ষুষ সত্যের বিজয় দেখল, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সদস্য, আন্দোলনের হোক, যুব সংঘের হোক, মহিলা সংস্থার হোক, আর সোনামণি হোক, প্রত্যেকের মধ্যে এমন একটা হকের দাগ কেটে গেল, তাদের মৃত্যু পর্যন্ত তাদের তো গ্যারেন্টি আছে এবং তাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরও মৃত্যু পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের গ্যারেন্টি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমি শেষ মুহূর্তে এতটুকুই বলতে চাইব, আল্লাহ যেন আমাদের সকলকে, যারা হেদায়াত প্রাপ্ত হয়েছেন আল্লাহ, আমাদের সকলকে যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমিন। এটা অনুরোধ করব যে আমরা যেন কখনো ভবিষ্যতে বিপদ আসলে আমিরে জামাতের পাশ থেকে ফিরে না যাই। দ্বিতীয় কথা, আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা বা সুনামনি, যে সংগঠনে যে অবস্থান করে না কেন, যত বড়ই বিপদ আসুক না কেন, মৃত্যু পর্যন্ত যেন এই আন্দোলনের পতাকা তলে অবস্থান করে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমিন। যেন অনেকেই স্বার্থ হাসিলের জন্য বসন্তের কুকুলের মতো চলে এসেছে, যখন স্বার্থ হাসিল হয়েছে তখন কেটে পড়েছে। এই রকম কর্মীর মোটেই প্রয়োজন নাই, দরকার নেই, তাকে সর্বক্ষণিক মাঠে থাকতে হবে। এটা আমি আশা পোষণ করি, আল্লাহ যেন আমাদেরকে সেজন্য কবুল করে নেয়, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবারও আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই ঝড় ঝঞ্ঝা সবকিছু থেকে মুক্ত করে তুমি আহলে হাদিস আন্দোলনকে বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই আন্দোলনকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের খেদমতটুকু তোমার কাছে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.